আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে দিনী আলোচনা শুনছেন। ইসলামী অর্থনীতিতে হালাল ও হারাম পর্যায়ক্রমে যে আলোচনা আমরা করে আসছিলাম, আজকের আলোচনা তারই একটি অংশ। কোন পণ্যকে গুদামজাত করে রেখে বাজারে আগুন সৃষ্টি করে নিজে ধীরে ধীরে ছেড়ে তার মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা, এটা ইসলামে বৈধ না। বাজারে যখন প্রয়োজন আছে তখন আপনাকে বাজারের মাল ছাড়তে হবে, আটকে রেখে আপনি ব্যবসা করবেন এবং বিশেষ করে দাম বাড়াবেন, এটা ঠিক না। আক্রার সময়ে যখন খুব মানে দাম বেড়ে যাবে তখন আপনি আটকে রাখবেন, তখন আপনি নিজে হচ্ছেন গুনাহগার, এ কথা আমরা আগে বলেছিলাম। এখন একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে ঘুরঘুর করবে, সেটা হচ্ছে এই যে চাষি যখন ঝাড়াই মারাই করে তখন সাধারণত শস্য দাম কম হয়, ফসলের দাম কম হয়। এখন সে যদি তার ফসলকে মড়াইয়ে বেঁধে রাখে, নিজের বাড়িতে জমিয়ে রাখে, তারপর যখন দাম বাড়ে তারপর বিক্রি করে, এটা কি ওই পর্যায়ের? এটা ওই পর্যায়ে না, কারণ চাষি সে বেচারি কষ্ট করে চাষ করেছে, সেও দুটো পয়সা বেশি পেতে চায়। সুতরাং যখন ঝাড়াই মারাইয়ের সময় হবে তখন যদি বিক্রি করে, সব সস্তা, আর তখন হয়তো অনেক সময় এমনও হতে পারে পয়সা প্রয়োজন নেই, তখন মড়াই বেঁধে রাখে, ঘরে রেখে থাকে, তারপরে দাম যখন বাজারে বাড়ে তখন আস্তে আস্তে বিক্রি করে। এটা কিন্তু ওই পর্যায়ে নয় যে পর্যায়ে ব্যবসায়ীরা মহাজনরা বাজারের পণ্য আকড়া করার জন্য গুদামজাত করে রাখে। অনুরূপ দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময়ে দেখবেন দাম বেড়ে গেছে সব জিনিসের। সেই সময়ে আপনি সুযোগ নিয়ে জিনিসের দাম অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দিয়ে ব্যবসা করলেন, এই সময় মানুষের চাহিদা আছে আর অনেক শস্য নষ্ট হয়ে গেছে, আর সেই সময়ে ওই দুর্বল শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ত দুর্যোগগ্রস্ত মানুষ, যে সময়ে খাবারের প্রয়োজন আছে, হাহাকার উঠেছে, আর আপনি সেই সময়ে আপনার মাল, আপনার ব্যবসা বাড়ানোর জন্য, আপনার অর্থ বাড়ানোর জন্য আপনি দাম বাড়িয়ে ওইভাবে আটকে রেখে বিক্রি করছেন, অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দিয়েছেন, ভিড়ের সুযোগে সদ্ব্যবহার করে গাড়ির ভাড়া সীমাহীনভাবে বাড়িয়ে দিয়েছেন। একটা মৌসুম থাকে, সেই মৌসুমে যখন ভিড় বাড়ে তখন গাড়ির ড্রাইভাররা গাড়ির ভাড়া বাড়িয়ে দেয়, তাই না? এমন হয় না? হয় না। বিশেষ করে মক্কা মদিনায় হজের সময় দেখবেন যে 2 কিলোমিটার রাস্তা যেতে 2 রিয়াল লাগে, সেই জায়গায় আপনার কাছ থেকে নিচ্ছে 20 রিয়াল, 40 রিয়াল। কেন? আপনি বাধ্য, আপনি হজ করতে এসছেন বাইরে থেকে। এই যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে আপনি অর্থ উপার্জন করছেন, দেখবে যেমন কার তেমনি বা তার ক্ষতি হবে। এসব ধোকামূলক ব্যবসা ইসলামে জায়েজ না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেন আমরা কারো ব্যবসার উপরে ব্যবসা না করি, কারো দরদাম চলাকালে তার উপরে আমরা দরদাম করতে না যাই অথবা খদ্দের না ভাঙাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তাহাসাদু, তোমরা আপোষে হিংসা করো না। কারো ব্যবসা দেখে তার লাভ হচ্ছে হিংসা করলে, কারো আয় উন্নতি দেখে তার হিংসা করলে না, কারো হিংসা করো না, আপোষে তোমরা হিংসা করো না। ওয়ালা তানাজাসু, আর দালালি করো না। দালালি করা কাকে বলে? দুরকম হয়। এক হচ্ছে কি, যে আপনি কোনো মালের সন্ধান দিয়ে খদ্দের জুটিয়ে দিলেন, তারপর আপনি সেখান থেকে কিছু পারিশ্রমিক নিলেন, এটাকে শরীয়তের পরিভাষায় সাই বলে, কিন্তু আমরা দালালি বলি, তাই না? মনে করুন একটা খদ্দের আছে, সে মাল চায়, বা একজন বিক্রেতা আছে, সে খদ্দের চায়। একজনকে বললেন, তুমি যদি আমার খদ্দের জুটিয়ে দাও তাহলে তোমাকে আমি প্রত্যেক খদ্দের পেছনে আমি 50 টাকা দেবো। যেমন দেশে দেখেছেন অনেক ফোরে ডাক্তার আছে, হাতুরে ডাক্তার আছে, তারা রুগী নিয়ে বিশেষ ডাক্তারের কাছে যায়, তাই না? আর তখন ডাক্তার তাকে কি দেয়? কমিশন দেয় না? দেয় না। এটা হালাল না হারাম? এটা হালাল, এটা হচ্ছে সাই। তেমনি আপনি একটা মেহনত করলেন, একজনকে খদ্দের জুগিয়ে দিলেন, তার জন্য আপনি তার কাছ থেকে কিছু পারিশ্রমিক নিলেন, এটা সমস্যা নেই। আর এক দালালি যেটা, যে আপনার নিয়ত নেই কেনার, কিন্তু আপনি ক্রেতা বিক্রেতার মাঝখানে বিক্রেতার কাছ থেকে পয়সা নিয়ে জিনিসটার দাম বাড়িয়ে দিলেন, নিয়ে ক্রেতাকে ধোকা দিলেন, এটা এক দালালি। এই দালালি হারাম। ওলা তানাজাসু, তোমরা এই রকম দালালি করো না। ওলা তাবাগাদু, তোমরা আপোষে এক অপরের প্রতি বিদ্বেষ রেখো না, এক অপরকে ঘৃণা করবে তা করো না। ওয়ালা তাদাবারু, এক অপরের শত্রু হয়েও না, এক অপরের পিছনে পড়ো না। দেখবেন এক এক মানুষ এক এক লোকের পিছনে পড়ে যায়, তার মানে কি? শত্রু। উঠতেও শত্রুতা, যা করবেন আগালেও পার পিছালো, যেভাবেই যাবেন আপনার সে শত্রুতা করছে। এইভাবে করা ইসলামে জায়েজ না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইয়ে বাদ, আর তোমাদের কেউ যেন কারো ব্যবসার উপরে ব্যবসা না করে, তার কারণ তাদের ব্যবসা চুক্তি চলছে, তাদের কেনা বেচার কথাবার্তা চলছে, আর তুমি সেই সময় টপকে পড়ে নিজের স্বার্থে মাঝখান থেকে দরদাম করতে লাগলে এটা তোমার জন্য জায়েজ না। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, একটু বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা সম্পূর্ণ করব। কাছে থাকুন, সাথে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন আমাদের কোনো মুসলিম ভাইয়ের ব্যবসার উপরে ব্যবসা না করি, এটা নিষেধ। এইভাবে উপার্জন করে অপরকে ঠকিয়ে, একজনকে ধোকা দিয়ে, একজনের ক্ষতি করে আমরা যেন ব্যবসা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইয়াবি ইবাদুকুম আলা বাইয়ে ইবাদ, একে অপরের ব্যবসার উপরে কেউ যেন ব্যবসা না করে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর হে আল্লাহর বান্দারা, তোমরা আপোষে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভ্রাতৃত্বের সংশোধন করো, ভ্রাতৃত্বটাকে বজায় রাখো, ঠিক রাখো। একজন মুমিন অপর মুমিনের কোনো ক্ষতি করবে না, লা দারারা ওয়ালা দারার, নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অপরকে ক্ষতিগ্রস্ত করবে না। সব সময় চেষ্টা রাখবে যে আমার যেন ক্ষতি না হয়, অপরের যেন ক্ষতি না হয়। দরকার নেই আপনি নিজের ক্ষতি করে অপরের উপকার করুন, দরকার নেই, কিন্তু অপরের ক্ষতি করবেন না আর নিজেরও ক্ষতি করবেন না। ক্রয় বিক্রয়ে, ব্যবসায় বাণিজ্যে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ্দীনু আন-নসিহা, দীন হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম, শুভাকাঙ্ক্ষার নাম। আমাদের দিনের একটা মৌলিক বিষয় হলো যে আপনি অপরের জন্য শুভাকাঙ্ক্ষী হবেন, হিতাকাঙ্ক্ষী হবেন, সব সময় অপরের ভালাই চাইবেন, অপরের মন্দ কামনা করবেন না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? বললেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এই হিতাকাঙ্ক্ষা, এই শুভাকাঙ্ক্ষা কার জন্য হবে? আল্লাহর দিনের জন্য হবে, আল্লাহর জন্য হবে, আল্লাহর দিনের জন্য হবে, তার কিতাবের জন্য হবে, তার রাসূলের জন্য হবে, আর মুসলিম নেতৃবর্গের জন্য হবে, রাজা বাদশাহ নেতা আমির যারা আছে তাদের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, কারো ক্ষতি কামনা করবেন না। ওয়ালি আম মাতিহিম, জনসাধারণের জন্যও তুমি কি হবে, শুভাকাঙ্ক্ষী হবে, কারো ক্ষতি কামনা করবে না, সবারই জন্য শুভ কামনা করবে। মুসলিম হচ্ছে সেই যে মুসলিমের পরিবেশে দেখবেন এক ভাই অপর ভাইকে নসিহত করছে, উপদেশ দিচ্ছে। আর বড় হতভাগা জাতি সেই জাতি যে জাতির মধ্যে নসিহত থাকে না, এক অপরের প্রতি শুভাকাঙ্ক্ষা থাকে না, উপদেশ দেওয়ার মতো লোক থাকে না, এবং উপদেশ যে দেবে উপদেশ দাতাকে লোকে ভালোবাসে না। শুভাকাঙ্ক্ষা আপনি প্রদর্শন করবেন, আপনি তাকে নসিহত করবেন, ঘরের খেয়ে বোনের মোষ চড়াবেন, সেখানে নসিহত করতে গেলে মানুষ আপনাকে অপছন্দ করে, তাই না? এমন পরিবেশ আছে যে পরিবেশে একটা ভালো লোক এটা করো না ওটা করো না, যদি খারাপ কাজে বাধা দেওয়া হয়, মন্দ কাজে বাধা দেওয়া হয়, ভালো কাজের আদেশ দেওয়া হয়, চোখের বালি হয়ে যাবেন আপনি। অথচ বিনা পয়সাতে আপনি তাদের উপকার করছেন, সেই জাতি হচ্ছে খুবই। ওই যে জাতির মধ্যে যখন নবীরা আসতেন, তখন নবীরা বলছেন আনসা হলাকুম, তোমাদেরকে নসিহত করছি, আনা মিনান নাসিহিন, আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, ওয়ালা কিল্লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু সমস্যা হচ্ছে কি, তোমরা এমন শুভাকাঙ্ক্ষীকে যে উপদেশ দেয়, যে বিনা পয়সায় উপদেশ দেয়, বিনা পারিশ্রমিকে উপদেশ দেয়, তাদের কথা তোমরা পছন্দ করো না, নিকৃষ্ট জাতি। সুতরাং দিন হবে এক অপরের প্রতি কি শুভাকাঙ্ক্ষা, শুভ কামনার উপরে প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ দীন আন-নসিহা, দিনটাই হচ্ছে কিসের শুভাকাঙ্ক্ষা এবং নসিহত, উপদেশ এক অপরের প্রতি। মুমিন এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, আয়নার দরকার হবে না। আপনার মুখে কালি লেগে আছে, তার জন্য আয়নার দরকার নেই, আপনার ভাই বলে দেবে ভাই যান আপনার মুখে কালি লেগে আছে, তাই না? মানে যার মুখে আসছে তো আমার কি, ওর মুখে থাকলে আমার কি, না, আপনি আপনার ভাইয়ের জন্য আয়না স্বরূপ, আপনার মুখে কালি লেগে আছে, আপনি কোনো খারাপ কাজ করছেন বলে দেবে ভাই ঠিক না, এটাই তো আয়না, তাই না? এইভাবে মুসলমানরা পরস্পর সহযোগিতার উপরে সহানুভূতিশীল জাতি হয়ে উঠবে, নিজের পরিবার গড়বে, নিজের পরিবারের মধ্যে সেই রকম সুন্দর পরিবার গড়বে, আর তারপরে আস্তে আস্তে সমাজ গড়বে, যে সমাজে শুধু ইসলামী শিক্ষার মাধ্যমে ইসলামী হালাল হালাল রুজি চারিদিকে, আর শুভাকাঙ্ক্ষা এক অপরের প্রতি শুভানুদ্ধায়ী হবে, এক অপরের প্রতি উপদেশমূলক বাক্য ব্যবহার করবে, আচরণ করবে, তাহলে সেই সমাজ, সেই সুন্দর, সেই সুষ্ঠু সমাজ, সেই স্বপ্নের গড়া সমাজ, সেই বেহেস্তি পরিবেশ আমরা দেখতে চাই। আমরা চাই যে আমাদের সমাজে যেন কোনো রকম এমন লোক না হয় যে হবে সমাজ বিরোধী। মুশকিল তো সমাজ বিরোধীদেরকে নিয়ে, সমাজ বিরোধীরা আমাদের সুখ শান্তিতে আগুন ধরায়, সমাজ বিরোধীরা আমাদের সুখ লুণ্ঠন করে। এই লুণ্ঠনকারী, সুখ লুণ্ঠনকারী সমাজ বিরোধীদেরকে যদি আমরা সমাজ থেকে দূর না করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি বিরাজ করবে না। অশান্তির দাবানল আজ ঘরে ঘরে, অশান্তির দাবানল সমাজে সমাজে, অশান্তির দাবানল কাদের জন্য, সমাজ বিরোধীদের জন্য, যারা নিজেদের দিনকে বিক্রি করে দুনিয়ার বিনিময়ে, যারা আখেরাতকে বিক্রি করে দুনিয়ার বিনিময়ে, এদেরকে নিয়েই বড় সমস্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ চেয়েছিলেন যে সমাজের মাঝে কেউ কাউকে ধোকা দেবে না, কেউ কারো ক্ষতি করবে না, আর বলেছিলেন না দীন আর নসিহা, নসিহাত শুভাকাঙ্ক্ষা শুভ কামনাই হচ্ছে দিন। সুতরাং দিনের অনেক কিছুই আছে, কিন্তু গুরুত্ব আরোপ করে এটা বললেন, যেমন বলা হয়েছে আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফাতের মাঠে, কিন্তু শুধু আরাফাতের মাঠে গেলে কি হজ হবে না, হজের তো অনেক কাজ আছে, কিন্তু আরাফাতের মাঠে অবস্থানকে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেছিলেন আল হাজ্জ আরাফা, তেমনি আর দিন উন্নসিহা, দিনটাই হচ্ছে নসিহাত, শুভাকাঙ্ক্ষা শুভকামনা, নসি উপদেশ, এক অপরকে উপদেশ দেবে, এর গুরুত্ব আরোপ করার জন্য বলা হয়েছে। সুতরাং কেউ কারো ব্যবসার উপরে ব্যবসা করবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাও বলেছেন আল মুমিনু আখুল মুমিন ফালা ইয়াহিলু লিল মুমিনি আন ইয়াবতা'আ বাইয়া আখি, মুমিন মুমিনের ভাই, সুতরাং জায়েজ নয় যে সে তার ভাইয়ের ব্যবসার উপরে ব্যবসা করে। ওয়ালা ইয়াকতুবু আলা খিতবাতি আখি, আর ভাই যে মেয়েকে পায়গাম দিয়েছে সেই পায়গামের উপরে তুমি পায়গাম দেবে তা চলবে না, তুমি আগে দিলে না কেন, এখন তার সঙ্গে কথাবার্তা চলছে, এখন তুমি বলবে আমাকে দাও, এটা কেন? হয়তো শুনলেন আগে যে মেয়েটা ভালো, তো মেয়েটা ভালো তো আগে জানতে হতো, বেশ পরে জানলে, যখন একজনের সাথে কথাবার্তা চলছে তার সঙ্গে সেট হয়ে যাক, যদি না হয় ছেড়ে দেয়, তারপর তুমি গিয়ে কথা বলো, কিন্তু কথাবার্তা চলাকালে তার সঙ্গে এখনো কথাবার্তা পাকা হয়নি বা পাকা হয়ে গেছে আর ফট করে গিয়ে বিয়েটা ভাঙিয়ে দিলেন, তাই না? এটা কিন্তু মুসলিমের চরিত্র না। মুসলিমের চরিত্র হবে পবিত্র পরিচ্ছন্ন, এবং এমন চরিত্র যে চরিত্রের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন কেউ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে অপরের জন্য তাই ভালোবেসেছে যা নিজের জন্য ভালোবাসে, অপরের জন্য তাই পছন্দ করেছে যা নিজের জন্য পছন্দ করে। এই শ্রেণীর হাদিস আমরা বহু পড়ি, বহু শুনি, বহু জানি, কিন্তু সমস্যা হচ্ছে মানার ব্যাপার, মানার কথা যে আমরা মানতে পারি না। আর এই জন্য আমাদের সমাজে বিস্তার লাভ করেছে নানা সমাজ বিরোধী কাজ, সেই কাজ নিয়ে আমরা একদম দুঃখের দাবানলে বাস করছি, এমন অরণ্যে বাস করছি যে অরণ্যে যেন রোদন করা হয়, এমন উপদেশ যেন উলু মনে মুক্তা ছড়ানো হয়, কেউ গ্রহণ করার থাকে না। আল্লাহ যাকে তৌফিক দেন সেই গ্রহণ করে, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা উপদেশকারীর, উপদেশটার উপদেশ গ্রহণ করি এবং দিনে দুনিয়াতে সব জায়গায় উপকৃত হই, আখেরাতের পাথেও সংগ্রহ করে জান্নাতবাসী হতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মন্ডলী, হাতে কিছু সময় আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছিলেন আগের পর্বের, আপনি বলেছিলেন যে মসজিদের ভিতরে কোনো কিছু বেচা বা কিনা হারাম, তো কোনো এক ব্যক্তি অসুস্থ বা বিয়ের জন্য বা মেয়ের বিয়ের জন্য চাঁদার জন্য এসছে, তো মসজিদের ভিতরে কি চাঁদা কালেকশন করা জায়েজ না জায়েজ না? মসজিদের ভিতরে চাওয়া, চাঁদা করা, এটা নিষেধ না। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জামানাতেও এরকম চাঁদা আদায় হয়েছে। শুনেছেন আপনারা যে এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মসজিদেই ছিলেন, আর কিছু লোক এলো, তারা পশুর চামড়া পরা অবস্থায়, পশুর চামড়া পরে এসেছিল, তাদের অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম খুবই কষ্ট পেলেন, তারপরে খরচ করতে বললেন, কিন্তু খরচ করা সেরকম তাড়াতাড়ি শুরু হলো না। পরিশেষে এক ব্যক্তি হাতের মুষ্টিতে কিছু মুদ্রা নিয়ে এসে আল্লাহ রসুল সাল্লামের কাছে রাখলেন, আর তার দেখা দেখিতে আস্তে আস্তে আস্তে আস্তে চাঁদা আসতে শুরু হয়ে গেল, দান আসতে শুরু হয়ে গেল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে কোনো প্রথা চালু করবে তার সে তার স্বভাব পাবে, এবং তার দেখা দেখি যে অনুসারী হয়ে সেই সুন্নত পালন করবে তারও স্বভাব হবে, এবং তাদের যে স্বভাব হবে সেই স্বভাব প্রথম যে চালু করলো তারও হবে। তার মানে উদ্দেশ্যটা কি, যে এখানে দানের ব্যাপার ছিল, তো মসজিদের ভিতরেই ছিল, যদি প্রয়োজন হয় কোনো মানুষ এসে মসজিদের ভিতরে চায় তাতে সমস্যা নেই। বাকি তাহলে চাওয়াটা কি সেটা আলাদা কথা, আমাদের একটা পর্ব আছে, একটা বৈঠক আছে, যে বৈঠকে আমরা বলবো যে চাওয়াটা কি। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় হারাম, কিন্তু যদি অভাবের কারণে কেউ চায় তো সেখানে তাকে দেওয়া এবং তার চাওয়া হারাম নয়। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, এর আগের পর্বে আপনি বলেছিলেন যে সন্দিগ্ধ বিষয় থেকে বিরত থাকো, এখন নামাজের অনেক মশলা মশাইলের ব্যাপারে উলেমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে, আর এই বিষয়টা আমাকে সন্দেহে ফেলে, এই ব্যাপারে আমি কি করব? এখন প্রশ্নটা দুই রকম, প্রশ্নটা হলো ব্যবসা হালাল হারামের ব্যাপারে নাকি মশলার ব্যাপারে? মশলার ব্যাপারে। যেমন নামাজ, নামাজের সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এখন রুকু পেলে রাকাত হবে না হবে না সন্দেহ, এই একটা ব্যাপার। আর একটা ব্যবসা, সেটা হালাল না হারাম, কচ্ছপ হালাল না হারাম, তারপরে বিড়ি সিগারেট হালাল না হারাম, এই শ্রেণীর দ্বন্দ্বের সময়ে কোনটা আপনার উত্তর? যদি উত্তর দুটোই প্রকাশ, যদি হারাম হালালের ব্যাপারে হয়, খাওয়ার খাদ্য হালাল না হারাম ব্যাপারে হয়, তাহলে আমি বলেছিলাম যে দূরে থাকা ভালো। আর এই শ্রেণীর মশলা মাসাইল, যেমন বললাম রুকু পেলে রাকাত গণ্য হবে না হবে না, কারণ হাদিসে আছে যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না, আর যে রুকুতে এসে সামিল হয় সে সূরা ফাতিহা পাঠ করে না, অতএব রাকাত হবে না। যেমন ইমাম বুখারী, ইমাম শৌকানি ইত্যাদির মত যে রুকুতে সামিল হলে পরে রাকাত গণ্য হবে না, কিন্তু অন্যান্য ওলামারা বলছেন রুকুতে সামিল হলে রাকাত গণ্য হবে। এসেনি সন্দেহ হলে আপনি যে আলেমের কথাটা বড় মনে করবেন, ভালো মনে করবেন, গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন। প্রিয় দর্শক মন্ডলী, সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মানার তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।